আয়াতুল দিন, এই আল্লাহ বান্দি কোথায় যেতে চাও? বললে মসজিদ যাই আমি। যাচ্ছি কোথায়? মসজিদে। তুমি সেন্ট ব্যবহার করেছ? বলছি হ্যাঁ আমি করেছি। যাও ফিরে যাও ঘরে, ঘরে গিয়ে গোসল করো। শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা সেই মহিলার নামাজ কবুল করে না যে মহিলা সেন্ট ব্যবহার করেছে যতক্ষণ না সে ফরজ গোসল করার মতো গোসল না করেছে। বুঝতে পারলেন? কোন মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদ আসতে পারে না। কিন্তু যদি আপনি মহিলাকে বলেন সে মানবে না, তাহলে আপনি তাকে অনুমতি দেবেন না। আপনি তাকে বাইরে বেরোতে অনুমতি দেবেন? অবশ্য আমি যদি সময় পাই অভিভাবকদেরকে বলবো কি করতে হবে। এখন কোন কোন মহিলা আছে যারা মানে না, তারা সেন্ট ব্যবহার করে। কোন কোন মহিলা আছে পুরুষের ড্রেস পরে, পুরুষের ড্রেস পরে যারা ওই কবি নজরুলের সুরে সুর মিলিয়ে বলে, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই, কোন ভেদাভেদ নাই। তাই কত ভেদাভেদ দেখা সত্ত্বেও বলছে আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই, দিয়ে ওরা পুরুষের লেবাস করছে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরুষকে অভিশাপ করেছেন, সেই মহিলাকে অভিশাপ করেছেন যে পুরুষ মহিলার ড্রেস পরে আর যে মহিলা পুরুষের ড্রেস পরে। তারপরে আরো বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিরিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিনিসা মিনার রিজাল, সেই ব্যক্তি সেই মহিলা আমার দলভুক্ত নয় যে পুরুষের আনুরূপ্য সাধন মানে গ্রহণ করে, আর সেই পুরুষ আমার দলভুক্ত নয় যে মহিলা আনুরূপ্য গ্রহণ করে। তেমনি কোন বাজনাদার বাজনা বাজে এমন কোন জিনিস করে ব্যবহার করে মহিলাকে যেতে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন, এমন জিনিস ব্যবহার করে যেন মহিলারা প্রকাশ করে না যায় যার গোপন সৌন্দর্য প্রকাশ পায়। এখন বোরকা পরে আছে, মহিলা বোরকা পরে থাকলে কি হবে? ভিতরে এক ডজন কাঁচের চুড়ি পরে আছে, হাত নড়ায় আর ঝনঝন ঝনঝন করে শব্দ হয়, কোন পুরুষ তাকাবে না যে কারণ বোরকা পর্দার সাথে যাচ্ছে ভালো মহিলা, কিন্তু মহিলা আসলে ঘন্টা বাজি বাজি যাচ্ছে লুকমি লুকমি। বুঝতে পারছেন? এখন কি করবে বলুন? পায়ে নুপুর পরে খবরদার কোন মহিলা এরকম বাজনাদার অলংকার ব্যবহার করবে না। হ্যাঁ, তবে যদি বাড়িতে কেউ না থাকে, কেবল স্বামী আছে, তাহলে আলাদা কথা। স্বামীর সামনে আপনি নুপুর পরুন, ঝনঝনে চুড়ি পরুন, খুঁট কাটি না কি কাটি বলে সেই, হ্যাঁ এই যে খুঁটে বাঁধে না ঝনঝন করে ওটা, এইসব জিনিস পরা চলবে না। আর তার সাথে সাথে আবার নতুন জিনিস এখন আজকাল উঠেছে হাই হিল জুতো, খট খট চটপট যখন আপনার সামনের দিকে যাবে আপনি যতই চেষ্টা করুন তাকিয়ে দেখবো না, তখন এই খটখটানিটা কি বটে একবার, হ্যাঁ আলকারিয়া তোমার আলকারিয়া, এই খটখট কি করছে একবার দেখি, তখন দেখবেন চটপট করে যাচ্ছে। বুঝতে পারছেন? আর তখনই আপনার মনে আঘাত লাগছে, যখন ঝমঝম যাচ্ছে তখন ছমছম আঘাত দিচ্ছে, তখন এই উত্তেজিত তো হবেই, এই উত্তেজিত তো আপনি চাচ্ছেন নিজে। সুতরাং এটাও একটা কারণ, এই কারণকে এবং দূর করতে হবে, বাজনা দ্বারা অলংকার করতে নিষেধ করতে হবে। ভাইজান, আমি খুব ভালো মহিলার কথা বলছি, খায়রু নিসাইকুম আল ওয়াদুদ আল ওয়ালুদ আল মুয়াসিয়া আল মুয়াসিয়া ইজা তাকাইনা আল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ মহিলা সেই যে প্রেমময়ী, যে সন্তান দাত্রী, যে স্বামীর শোকে দুঃখে সবসময় সান্ত্বনা দেয়। আর সব থেকে খারাপ মহিলা হচ্ছে আল মুতাবাররিজাত, বেপর্দা মহিলা, আল মুতাখাইলাত, যে সবসময় নিজের খেয়াল খুশি অনুবাসী চলে এবং অহংকার দেখায়, অহংকার প্রদর্শন করে এমন মহিলা, হুন্না মুনাফিকাত, তারা হচ্ছে মুনাফের মেয়ে, লা ইয়াদখুলুল জান্নাতা মিনহুন্না ইল্লা মিসলু উরাবিল আসাম, তাদের মধ্যে ওই কাছে কি বলে আপনার একশ্রেণীর কাক আছে, খুব বিরোধ দেখা যায়, মানে কম সংখ্যক মহিলা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। আপনারা এমনিতেই জানেন জান্নাতের অধিবাসী সংখ্যা পুরুষদের বেশি না মহিলাদের বেশি, জাহান্নামের অধিবাসী পুরুষ বেশি না মহিলা বেশি, তার কারণ আপনারা জানেন, সেসব বলতে গেলে অনেক টাইম লাগবে। আরো এক বলছি, আরো এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুল লা তাসআলহুম, তিন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসাই করো না, রাজুলুন ফারাকাল জামাআ ওয়া আসা ইমামা, এমন ব্যক্তি যে নিজের রাষ্ট্র নেতাকে অস্বীকার করে নিজের রাষ্ট্রের রাষ্ট্র নেতার বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করে, ওয়া মাতা আসিয়ান, আর সে অপরাধী হয়ে মারা যায়, ওয়া আমাতান আবদান ওয়া আমাতুন আবদুন আবদাত ফামাত, আর এমন দাস বা দাসী যে পালিয়ে গিয়ে মারা যায়, ওয়া মারাআতুন গাহা ফাতাবাররাজাত বাদাহু ফালা তাসালান, আর এমন মহিলা যে মহিলাকে বাড়িতে সব ঠিক করে দিয়েছে, তার গোসলখানা আছে, তার বাড়িতে খাবার দাবারের সমস্ত ব্যবস্থা আছে, তার মাটির ডিঙে যাওয়া দরকার নেই, তার বাড়ির বাইরে যাওয়া দরকার নেই, তা সত্ত্বেও স্বামী নেই, বামুন নেই ঘরে, বামনির তুলে নাগর ধরে, এখন আপনি বাড়িতে নেই, বিদেশে এখানে আসছেন, বাড়িতে টেলিফোন করছেন, খোঁজ খবর নিচ্ছেন, কোথায় আছো? আমি বাড়িতে আছি, অথচ আছেন সে বোনাইয়ের বাড়িতে, ভাই না হয় না আছে বাইরে পার্কে মার্কেটে, আপনি বলবেন আমি বাড়িতেই আছি, কিন্তু খোঁজ খবর নিলে বুঝতে পারবেন সে বাড়িতে নেই, বলে এটা স্বাধীনতার যুগ, স্বামীর বাঁধনে থাকতে হবে কোনো জরুরি আছে, আমাকে একা থাকতে কি ইচ্ছা হয়, ইত্যাদি ইত্যাদি। দেখবেন যে মহিলা বা এমন বেপর্দা মহিলা, এরা এই বেপর্দা মহিলারা হচ্ছে মুনাফিক, আর এই বেপর্দা হওয়ার জন্য টিজিং হওয়ার বড় কারণ। তাছাড়া হচ্ছে কি সমস্যা কি জানেন, এমন কিছু কিছু মহিলা আছে যে তাদের মরণে লোক আসছে, লোক আসছে, আবার বেচারি কোন রকম করে মাথায় কাপড় ঢালেন, গায়ে কাপড় দিয়ে ঢাকা দিয়ে এমনি করে আরাম করে দেখছে, কিছুক্ষণ পর আর একটা লোক আসছে, তখন বলছে নানি নানি লোক আসছে, আবার ওটা করে হ্যাঁ উত্তর মন্দব পড়ার ফটি গিরে ও পড়ার ফটি লোক নাই, এবার নাতি ভাবলো এটা লোক নয় ওটা লোক নয়, লোক আবার কাকে বলে, যা তাহলে কোন ছেলে আর বলবো, এমন সময়ে গ্রামের ইমাম সাহেব টুপি মাথায় ওই দিকে আসছে, এবার বলে না নাতি মলি সাহেব এসে শহরে আসত, একজন খোলা মহিলা গোসল করছে পুকুরে রাস্তার ধারে, আর নানি মলি সাহেবকে দেখে তাড়াতাড়ি সর্বনাশ কি ঢাকা, মলি সাহেব পার হয়ে গেলেন, আর মলি সাহেব যেমনি পার হয়েছে নানি উঠে এসে নাতিকে ঠাস ঠাস করে তিন চর, মামুর তোকে বললাম লোক দেখতে, লোক চিনিস না তোর, এতক্ষণ লোক এলো তো বললি না, নাতি বলছো, নাতি বললো হ্যাঁ গোস্তওয়ালা লোক নয়, পানওয়ালা লোক নয়, দুধওয়ালা লোক নয়, ওপার ফটিক লোক নয়, কেবল টুপিওয়ালাই লোক, যারা কেউ টুপিওয়ালা দেখে দাঁড়িয়েলা দেখে দেখতে খাবার বাকি সব খাবার, এইরকম এক শ্রেণীর পর্দা মা কি খায় কোন ফায়দা নেই, যারা ঢাকা এয়ারপোর্টে চাপবে একদম আলোকপ্রাপ্তা, আর যেমনি রিয়াদ এয়ারপোর্টে নামবে অমনি কালো রাত্রি বের হয়ে আলো ঢাকা যাবে, ভোর কাটা পড়বে কোথায়, রিয়াদ এয়ারপোর্টে এসে, আবার যখন যতদিন সৌদি আরবে থাকবে মাশাআল্লাহ তার বাড়িতে আপনি যেতেও পারবেন না, তার গাড়িতে আপনি দেখাতেও পারবেন না, সর্বনাশ করে দেবে, যেমনি এয়ারপোর্টে যাবে আবার কালো বোরকাটা আস্তে আস্তে ব্যাগে ঢুকে যাবে, আবার হয়ে যাবে আলোক প্রাপ্তা, একে বলে এয়ারপোর্টই পর্দা, বুঝতে পেরেছেন, এমন মহিলা আছে না নেই, তারপরে আপনি যখন দেশে যান বহু মহিলাকে দেখবেন মাশাআল্লাহ সৌদি আরবের ভিতরে এসে মাশাআল্লাহ তার পর্দা কি, কিন্তু এই শ্রেণীর মহিলারা ইবতিজিং ইবতিজার তৈরি করার একটা ভালো কারণ, এদেরকে শাসন করতে হবে, এদেরকে শাসন করে বলতে হবে যে খবরদার তোমরা এরকম করো না, নাহলে ইবতিজিং বেড়ে যাবে, ব্যাস আপনাদেরকে বিরক্ত করবো না, এরকম পালিয়ে আসতে চাই, আমার কথা কি খারাপ হচ্ছে হয়তো নাকি, যাই হোক এইরকম পর্দা না করে চার নম্বর পর্দা যেটা শরীয়তি পর্দা করতে হবে, শরীয়তি পর্দা কাকে বলে, যার সাথে চিরতরের জন্য বিবাহ হারাম তাকে আপনি দেখা দিতে পারেন, যার সাথে কোন কালেও বিবাহ যায় তার সঙ্গে আপনি পর্দা করবেন তাকে আপনি দেখা দেবেন না, যদি আপনি ইসলামী আইন মেনে নেন, কোরআনী আইন কোরআনী বিধান মেনে নেন, তাহলে ইবতিজিং আর হবে না, বন্ধ হয়ে যাবে, তেমনি পর পুরুষের সঙ্গে কথা বলার সময় নম্র কণ্ঠে কথা বলা হবে না। মহিলাদের একটা ভঙ্গিমা আছে, মহিলা কণ্ঠের একটা সৌন্দর্য আছে, একটা মাধুর্য আছে, সেই মাধুর্য নিয়ে পর পুরুষের সঙ্গে কথা বলবেন না, কারণ আল্লাহ নিষেধ করেছেন আল্লাহকে ভয় করলে খবরদার বিনম্র সুরে কথা বলো না। কি হবে? পর পুরুষ যাদের হৃদয়ে রোগ আছে তারা সেই স্বর শুনে তোমার প্রতি আকৃষ্ট হবে, আর এখান থেকেই শুরু হবে ইফটিজিং এর রাস্তা। সুতরাং মহিলা যেন নম্র সুরে কথা না বলে। আর এক ধাপ আগিয়ে চলেন মহিলাদের জন্য, যে মহিলারা যেন যখন কোথাও যাবে, সফর করতে যাবে, তখন যেন একা সফর না করে। কার সাথে সফর করবে? বিয়ে হলে স্বামীর সাথে, আর না হয়তো মাহারামের সাথে। মাহারাম কাকে বলে? মাহারাম মানে যার সঙ্গে চিরদিনের জন্য বিবাহ আরাম, তার সাথে সফর করবে। বাড়িতে কিংবা গাড়িতে কিংবা অফিসে কিংবা আরো কোনো জায়গাতে কোন এমন পুরুষের সঙ্গে নির্জনতা অবলম্বন করবে না যার সঙ্গে কোন কালে বিবাহ হালাল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলু আন আহাদুম বিমরা ইল্লা মা আলি মাহরাম, কোন মহিলা যেন কোন পুরুষের সাথে বা কোন পুরুষ যেন কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন না করে, মাহরাম ছাড়া নির্জনতা অবলম্বন না করে। আচ্ছা, বউ দেখতে গে, আপনি যাকে বিয়ে করবেন তাকে দেখতে গেছেন, তার সঙ্গে একা রুমে থাকা যাবে না? যাবে না। মাহরাম চাই হয় তার ভাই, তার বাপ তার সঙ্গে বসবে, আপনি তাকে দেখবেন, তাকে দেখতে পারেন, কিন্তু মাহরাম চাই, মাহরাম ছাড়া একা আপনি তার সঙ্গে নির্জনতা অবলম্বন করতে পারেন না। তেমনি সফরের ব্যাপারটা, লা ইয়াহিলু লিমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুসাফিরু মাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মা আলি মাহরাম, খবরদার কোন মহিলা যেন মাহরাম ছাড়া একদিন বা এক রাতে সফর না করে। এইভাবে যদি কোন মহিলা একা সফর না করে তার সঙ্গে ইফতিজিং হতে পারে না। আপনারা জানেন বহু ঘটনা আছে এখানেও সৌদি আরবে।